ইল্লা মা যিমাহা, কোন মহিলা যেন কোন পুরুষের সাথে বা কোন পুরুষ যেন কোন মহিলার সাথে নির্জনতা অবলম্বন না করে, মাহরাম ছাড়া নির্জনতা অবলম্বন না করে। আচ্ছা, বউ দেখতে গিয়ে আপনি যাকে বিয়ে করবেন তাকে দেখতে গেছেন, তার সঙ্গে একা করে থাকা যাবে না, যাবে না, মাহরাম চাই, হয় তার ভাই তার বাপ তার সঙ্গে বসবে, আপনি তাকে দেখবেন, তাকে দেখতে পারেন, কিন্তু মাহরাম চাই, মাহরাম ছাড়া একা আপনি তার সঙ্গে নির্জনতা অবলম্বন করতে পারেন না। তেমনি সফরের ব্যাপারটা, লা ইয়াহিলু লি ইমরাতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির তুসাফিরু মাসীরাতা ইয়াউমিন ওয়া লাইলা ইল্লা মা যি মাহরাম, খবরদার কোন মহিলা যেন মাহরাম ছাড়া একদিন বা এক রাতে সফর না করে। এইভাবে যদি কোন মহিলা একা সফর না করে তার সঙ্গে ইফতিজিং হতে পারে না। আপনারা জানেন বহু ঘটনা আছে, এখানেও সৌদি আরবে হচ্ছে, আপনি হজ করতে যান, হজে তওয়াফ করতে করতে দেখবেন ইফতিজিং হচ্ছে, জানেন না, জানেন না, আমরা জানি, আমাদের কাছে রিপোর্ট আছে, পাথর মারতে গিয়েও ইফতিজিং হচ্ছে, এসব খবর তো দেশে হয় না, আমাদের দেশেই হয় ইফতিজিং হচ্ছে। তো এটা পুরনো যুগের কথা বলছে উমর ইবনে আবি রাবিয়া, সেই পুরনো যুগের কথা, একবার তওয়াফ করছিল, এক মহিলাকে দেখে তার লোভ হয়ে যায়, তারপরে মহিলা মহিলার তো মাহরাম আছে সাথে, কিন্তু ওই সময় একা ছিল বলে তার দিকে বারবার তাকায়, তার সঙ্গে ইফতিজিং করার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে, কোথায় সব থেকে শ্রেষ্ঠ জায়গাতে, আফসোসের বিষয় এই শ্রেষ্ঠ জায়গাতে চুরি হয়, তাই না, পকেট মারি হয়, আর পকেট মারি হয় ইফতিজিং হয়, যার যার ধান্দা সে নিজের ধান্দা সব জায়গাতেই চালাবে, ফুলের সুগন্ধ সুগন্ধ আছে ফুল সব জায়গাতে সুগন্ধ দেবে, পায়খানার দুর্গন্ধ আছে সব জায়গাতেই, যেখানেই আপনি রাখেন পায়খানা দুর্গন্ধ দেবে। সুতরাং সেইখানে কিছুক্ষণ পরে সেই মহিলা নিজের মাহরামকে ডেকে নিয়ে এলো, যে সামনাসামনি যখন হলো আর এ যখন বুঝতে পারলো যে সঙ্গে মাহরাম আছে, তখন মহিলা বলতে লাগলো দেখবে নেগ্রেবাদ সেই ছাগল পালে হামলা করে ছাগল ধরে খেতে পায় যেখানে কোন শিকারী বা পাহাড়াদার কুকুর নেই, পাহাড় থাকলে পরে কোন নেকড়ে কোন ছাগল শিকার করতে পারবে না। তার মানে হলো যে ঘরে কি করতে হবে, কি বল, সঙ্গে একজন পাহাড়াদার রাখতে হবে। এই জন্যই বলা হয়েছে যে মহিলার মাহরাম নেই অথবা স্বামী নেই সে মহিলার জন্য হজ ফরজ নয়, যে মহিলার মাহরাম নেই অথবা স্বামী নেই সে মহিলার জন্য হজ ফরজ নেই, তাকে হজ করতে হবে না। আর এই জন্যই যেহেতু তার একটা পাহাড়াদারের দরকার আছে, পাহাড়াদার না থাকলে ইফতিজিং হবে। সুতরাং আরো কথা, সময় শেষ হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপে বলছি, সেটা হচ্ছে যে বাড়িতে গোসলখানা করতে হবে, বাইরের ঘাটে পুকুরের ঘাটে নদীর ঘাটে সমুদ্রের ঘাটে গোসল করা হারাম মহিলাদের জন্য, বিশেষ করে মহিলাদের জন্য গোসল করা হারাম, বাড়িতে পানি তুলে নিয়ে এসে ভিতরে গোসল করতে হবে। কেন আপনারা জানেন, যেহেতু মহিলা বিপর্দা, কাপড় পাঠাবার সময় গোসল করার সময় বিভিন্ন দৃশ্য পুরুষের সামনে পড়বে, চোখে পড়বে এবং তাদের ক্ষতি হবে, সে সম্পর্কে হাদিসও আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউদখিলু হালিলাতাহুল হাম্মাম, আম হাম্মামে আগে তাদের যুগে ছিল পয়সা দিয়ে গোসল করা যেত, এখন আছে, তো আম হাম্মামে যেন তার মহিলাকে গোসল করতে না দেয়। এবার আমি কিছু কথা অভিভাবকদেরকে বলি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনরা তোমরা নিজেদেরকে বাঁচাও এবং পরিবার পরিবারকে বাঁচাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি, তোমাদের প্রত্যেককেই হচ্ছে রক্ষক দায়িত্বশীল, আর তার রক্ষণা সম্পর্কে তার দায়িত্বশীলতা সম্পর্কে কিয়ামতের দিনে প্রশ্ন করা হবে, ছাড়া হবে না। যে নিজের মেয়ের ব্যাপারে হোক, নিজের স্ত্রীর ব্যাপারে হোক, নিজের যে কোনো যার দায়িত্বশীলতা তার উপরে আছে প্রশ্ন করা হবে কিয়ামতের দিনে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তিন ব্যক্তি জান্নাতে যাবে না, তার মধ্যে এক ব্যক্তি হলো দায়ুস। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো দায়ুস কাকে বলে, দায়ুস হলো সেই পুরুষ যে নিজের স্ত্রী পরিজন, যে নিজের স্ত্রী এবং কন্যার ব্যাপারে চিকিৎসাবান নয়। এটা খুলে বলি, আপনার স্ত্রী বাড়িতে আছে, আপনার চাচাতো ভাই আপনার বাড়িতে এসেছে, আপনি যদি পর্দা মানেন তো ভালো কথা, আপনার স্ত্রী কি করবে, বাড়িতে ঢুকে যাবে, পর্দা করবে। আর যদি পর্দা না মানেন, না মানেন, আপনি চেহারা দেখা জায়েজ বলা হন, তাহলে আপনার চাচাতো ভাইয়ের সামনে আপনার স্ত্রী আছে, বহু পুরুষ আছে যারা গর্ব করে বলে হুজুর আমার স্ত্রী, শঙ্কর, তাই না? এরকম ইচ্ছা নেই। এবার চাচাতো ভাই এসেছে চা করতে বললেন, এবারে আপনার স্ত্রীর সাথে আপনার চাচাতো ভাই ইফতিজিং নয়, এটা ঠিক আমাদের দেশে মানে ওই যে দেওর নাই বলে না, দেওর বলে না, দেওর দেওর মানে কি দ্বিতীয় বর, কোন মুসলমান মেয়ের দ্বিতীয় বর হতে পারে, স্বামী তো প্রথম বর শেষ বর, দ্বিতীয় বর কেন হবে, স্বামী মারা গেলে দ্বিতীয় বর করতে পারে, কিন্তু স্বামী থাকতে তো দ্বিতীয় বর হতে পারে, কিন্তু স্বামীর ছোট ভাই হচ্ছে আমাদের দেশের দেওর, দেওর দ্বিতীয় বর। এখন আপনি দেখলেন এরা তো ভাত দেওয়ার ভাবি ব্যাপার, একটু তো করবেই, দিয়ে হাসি মজা হাসি মজা করছে, আর আপনি তখন মনে মনে খুশ হচ্ছেন, বোঝা গেল কি আপনি হচ্ছেন দায়ুস, আপনার স্ত্রী আপনি জানছেন সে নোংরামি করছে, অশ্লীলতা করছে, ব্যভিচার করছে, অথচ আপনি কিছু বলছেন না, কোন গুরুত্ব দেন না, আপনি হচ্ছেন দায়ুস। আপনি জেনে শুনে জানছেন যে আপনার মেয়ে বাইরে যায়, অমুকের সাথে কথা বলে, অমুক সাথে এই করে ওই করে, অশ্লীলতা প্রদর্শন করছে, অথচ আপনি কিছু বলছেন না, আপনার মেয়ে আপনার সামনে এমন ড্রেস পরছে, টাইট ফিট ড্রেস পরছে, তাকে তো ভাইয়ের সামনে, তার মামাতো ভাইয়ের সামনে, খালাতো ভাইয়ের সামনে, হ্যাঁ পাঁচতলাতে বিউরো গায়, সেই সম্পর্কে মামাতো ভাইয়ের সামনে সে নিজেকে প্রদর্শন করছে, আপনি কিছুই বলছেন না, আপনি হচ্ছেন দায়ুস। ভাইজান, দায়ুসের সীমা সীমা আছে, বর্তমানে যৌতুক প্রথার জন্য, পণ প্রথার জন্য মহিলার বিয়ে মানে মেয়েদের বিয়ে দেওয়া সমস্যা হয়ে গেছে, এই জন্য এক শ্রেণীর মানে অভিভাবক প্রাইভেট মাস্টার নিয়ে এসে সেই মাস্টারের সঙ্গে নিজের মেয়েকে, হ্যাঁ যখন কোন মেহমান আসছে আর তার সঙ্গে আপনার মেয়ে বিয়ে দেওয়ার মতো বটে, তখন আপনি আপনার মেয়েকে নাস্তা নিয়ে পাঠাচ্ছেন, ভাত নিয়ে পাঠাচ্ছেন, হাওয়া করতে পাঠাচ্ছেন, মনটা কি বলছে, ঘটে তো ঘটে যা, পটে তো পটে যা, লাগে তো লেগে যা, আর বিনা পয়সায় বিয়েটা হয়ে যায়, মনটা আছে তাই ইউস, এটা হচ্ছে তাই ইউস। এদের খুবই সেরা উত্তেজিং এরাই করাচ্ছে, পরিবেশটা নোংরা এরাই করছে, চাচ্ছে কি যে এখন তো বুঝতেই পারছেন একটা জামাই ঠিক করা মানে, হ্যাঁ জামাইটা প্রাইভেট মাস্টার রেখে দিলেন, ছোট ভাইকে পড়াবে আর বড় বোনকে, হ্যাঁ বিনা পয়সা দিয়ে দেখা যাবে, এরা হচ্ছে তাই ইউস। খবরদার, কোনো অভিভাবকের জন্য জায়েজ নয় যে নিজের বাড়িতে খাল কেটে কুমির আনবে, হুজুর কুমির নয় জামাই, এতো শিকার দিয়ে মানে জামাই ধরা আর কি, খবরদার ইসলামে জায়েজ নয় এটা। আপনার পছন্দ হয় তাকে ডাইরেক্ট, কিন্তু ওইভাবে পটিয়ে দিয়ে ঘটিয়ে দিয়ে, হ্যাঁ খবরদার এটা করেন না, তার কারণ এটা এটা পরিণাম খুব খারাপ, যদিও অনেক সময় ভালো হয়, কিন্তু আপনি এটা ভেবেন না যে এটা ইসলামে জায়েজ, এটা ইসলামে না জায়েজ, এটা যে দায়ুস, আর দায়ুস কোনোদিন জান্নাতের যাবে না। এবার দুটো দুটো কথা সরকারকে বলি, তারপরে আমি আমার বক্তব্য শেষ করবো। সরকারকে বলছি, ইসলামী শরীয়ত মানুষের ইমান জান জ্ঞান মান ধনের সুরক্ষা ও উৎকর্ষ সাধনের জন্য বহু আইন কানুন ও নিয়ম নীতি প্রণয়ন করেছে, এই নিয়ম নীতি নিজের দেশে চালু করো। ইসলাম সর্ববিষয়ে পবিত্রতাকে পছন্দ করে, তাই মানুষের নির্মল গঠনে, নির্মল চরিত্র গঠনে এবং কলঙ্কহীন সমাজ গঠনে অনুপম ও নজিরবিহীন যে নীতি ইসলাম পেশ করেছে তা বিশ্বের আর কোন রাজনীতি সমাজ নীতিতে বা আদর্শে বিদ্যমান নেই, একমাত্র কোথায় আছে, ইসলামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র দায়িত্বশীল জীবন যাপন তৈরি করার জন্য সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে, কঠোর পদক্ষেপ নিতে হবে। দায়িত্বহীন অবৈধ ব্যবচার সম্পর্কে যে আইন আছে, যদি কোনো বিবাহিত পুরুষ ব্যবচার করে তাকে কি করো, হত্যা করো পাথর ছুঁড়ে মেরে, আর যদি কোনো অবিবাহিত পুরুষ বা নারী ব্যবচার করে তাকে কি করো, 100 চাবুক লাগিয়ে দাও আর তাকে জেল দাও। এ ব্যাপারে কোরআনী আইন আছে, আর শুনে রাখো যারা প্রচার মাধ্যমে কাজ করো, যারা সরকারের অফিসে কাজ করো, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তাআলাম। যারা চায়, যাদের মনে আকাঙ্ক্ষায় কামনায় অভিপ্রায় অভিলাষ আছে যে মুমিনদের বাড়িতে বাড়িতে অশ্লীলতা প্রচার হোক, বাড়িতে বাড়িতে অশ্লীলতা ঢুকে যাক, তারা শুনো, তাদের জন্য রয়েছে শাস্তি, কঠিন শাস্তি দুনিয়াতে এবং আখেরাতে। আর আল্লাহ জানেন, তোমরা জানো না। সুতরাং সঙ্গত নৈতিক চরিত্র নিয়ন্ত্রণ এবং অশ্লীলতা নোংরামি প্রচারের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে ইসলামের কাজ, আর সরকারেরও কাজ তাই হওয়া দরকার। ব্যবচারের কোন পথ খুলে রাখা কোন মুসলমান পরিবেশের জন্য বৈধ নয়, সরকারের জন্য বৈধ নয়। শেষকালে একটা হাদিস বলে আমি বিদায় নেব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, إني أحرج عليكم حق الضعيفين إني أحرج عليكم حق الضعيفين আমি দুই শ্রেণীর মানুষের ব্যাপারে তোমাদের জন্য অপরাধ ও গুনাহ চাপিয়ে যাচ্ছি। সেই দুই শ্রেণীর মানুষ কে কে? আল ইয়াতীম ওয়াল মারআ, ইতীম এবং নারী। নারীর ব্যাপারে, এই ব্যাপারে মাঝে আমার লক্ষ্মী শোনে।